আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় দর্শক মণ্ডলী, সারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনারা বাংলা পিস টিভিতে ইসলামী আলোচনা দেখছেন, শুনছেন। এই আলোচনায় আমরা হালাল হারাম নিয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছি। এক পর্যায়ে সুদ যে হারাম সে কথা বলেছিলাম। আজকে এমন কিছু ব্যবসা, এমন কিছু আচরণের কথা বলবো যার মাধ্যমে মানুষ সুদ গ্রহণ করে থাকে, সুদ খেয়ে থাকে এবং বিভিন্ন বাহান্নাতে সুদ খেয়ে থাকে। সুদের সকল প্রকার পথ ও দুয়ার বন্ধ করার জন্য ইসলাম বিভিন্ন প্রচেষ্টা চালিয়েছে এবং বিভিন্ন আহকাম দিয়েছে ছিদ্রপথ বন্ধ করার জন্য। যত রকমের ছল ছুতা বাহানা আছে সবকে নিষিদ্ধ করেছে, কিন্তু কিছু মানুষ ফন্দি ও কৌশল অবলম্বন করে সুদ খেয়ে থাকে, সেটাও ইসলাম নিষেধ করেছে। শুধু তাই নয়, বরং কোনো প্রকারের হারামকে তার জন্য কোনো প্রকার ফন্দি করে হালাল করতে ছলবাজি করাকেও হারাম করা হয়েছে। কোনো প্রকার ফন্দি করে, কোনো কৌশল করে আপনি কোনো হারাম জিনিসকে হালাল করবেন এবং খাবেন তাও নিষেধ করা হয়েছে। আল্লাহ তাআলা ইহুদিদের উপর গরু ছাগলের চর্বিকে হারাম করেছিলেন, কিন্তু তারা বৈধ করে খাওয়ার জন্য এক কৌশল অবলম্বন করলো। সেটা কি? যে ওই সকল চর্বিকে গলিয়ে তা বিক্রি করে তার মূল্য খেতে শুরু করলো। এই কথা আপনারা জানেন, এই কথাও জানেন যে তাদের জন্য শনিবারে মাছ শিকার করা হারাম করা হয়েছিল, কিন্তু তারা করলো কি, শনিবারে মাছ শিকার করতো না, মাছকে আটকে রাখতো, রবিবারে শিকার করতো, ঘুরিয়ে নাক দেখানো, তাই না? উদ্দেশ্য যেটা সেটা সাধন হলো না, পালন হলো না। অথচ তারা ভাবলো কি যে আমরা হালাল খাচ্ছি, ঘুরিয়ে নাক দেখানো। এইভাবে ইহুদিরা করেছিল বলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাতালাল্লাহুল ইয়াহুদ, ইয়াহুদকে আল্লাহ ধ্বংস করুন। ইন্নাল্লাহা লাম্মা হাররামা আলাইহিম শুহুমাহা জামালু, যখন আল্লাহ তাআলা তাদের জন্য চর্বিকে হারাম করলেন, চর্বি খাওয়া হবে না, তখন তারা ভাবলো কি, খাওয়া তো হারাম, ঠিক আছে সরাসরি খাবো না, এটাকে বিক্রি করে তার টাকা খাই, এটাকে বিক্রি করলাম টাকা পেলাম, টাকা দিয়ে চাল কিনবো, এটা তো হারাম না, তাই না? এইভাবে বাহানা করলো তারা, ছল ছুতা বাহানা করে তারা চর্বি একভাবে খেতেই লাগলো। সুম্মা বাউহু ওয়া আকালু সামানা, এ হচ্ছে ছল চাতুরি। আল্লামা ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বলেন, দিনের কোনো ব্যাপারেই কোনো প্রকার ছল বাহানা বৈধ নয়। আপনি চালাকি করবেন, চালাকি চলবে না। আপনার স্ত্রীর কাছে 7.5 ভরি স্বর্ণ আছে, সেই স্বর্ণে যাকাত ফরজ হয়েছে, তখন আপনার স্ত্রীকে বললেন, তুমি এক কাজ করো, আধ ভরি স্বর্ণ তোমার মেয়েকে দিয়ে দাও, দিয়ে যাকাতের সময় পার হয়ে গেলে তারপরে আবার ফেরত নাও, যাকাত লাগবে না, তাই না? এটা হচ্ছে ছল বাহানা। তার মানে আপনি যে যাকাত দেবেন না তার জন্য একটা বাহানা। যেমন আপনার নেশাব পরিমাণ টাকা হয়ে গেছে, আপনাকে যাকাত দিতে হবে রমজানে, আপনি দিলেন তো যাকাত দিতে হবে, তা এক কাজ করেন, আপনি তখন করলেন কি, সেই টাকা থেকে এক কাঠা জমি কিনে নিলেন, দিয়ে কম হয়ে গেল, যাকাত লাগলো না, তারপরে যখন যাকাতের সময় পার হয়ে গেল তারপর আবার আপনি জমিটা বিক্রি করে দিলেন। এইভাবে ফাঁকিবাজি, আল্লাহর সঙ্গে ফাঁকিবাজি করে অনেক মানুষ চলতে চায় বা চলে, এমন কিন্তু জায়েজ না। ইবনে কুদামা বলছেন, দিনের কোনো ব্যাপারেই কোনো প্রকার ছল বাহানা বৈধ নয়। অতঃপর তিনি বাহানার সঙ্গ করে বললেন, বাহানা হলো বাহ্যত বৈধ চুক্তি বা লেনদেন করা, অথচ উদ্দেশ্য থাকে এর পশ্চাতে চাতুরি ও প্রতারণার সাথে অবৈধ চুক্তি বা লেনদেন করা, অথবা হারামকে হালাল করা, অথবা ওয়াজেব চ্যুত করা, অথবা কোনো হক রদ করা। মনে মনে কিন্তু আপনার ফন্দি আলাদা, কিন্তু বাহ্যত আপনি দেখাচ্ছেন বৈধ, কিন্তু ভিতরে আপনার নিয়ত কি আছে যে আমি হারাম খাবো বা হারাম করব। যেমন উদাহরণস্বরূপ, সুদ খাওয়ার বহু ধরনেরই বাহানা ও পথ রয়েছে যা গণনা করা সম্ভব নয়। প্রত্যেক যুগেই সুদখোর লোকেরা সুদ খাওয়ার নিত্য নতুন পথ ও পদ্ধতি আবিষ্কার করেছে এবং তার মাধ্যমে আল্লাহ তাআলা এবং তার শরীয়তকে ধোঁকা দিতে খুবই প্রয়াস পেয়েছে। এই ধরনের কিছু পথ ও পদ্ধতির কথা যদি আমরা জানি, আমাদের উদাহরণ যদি আমরা পেশ করি, তাহলে বুঝতে পারবো যে কোন ধরনের মানুষ। এগুলো কিন্তু নমুনা, সমাজের ভিতরে ভিতরে তলায় তলায় অনেক রকম পদ্ধতি আছে, তাই না? আপনারা জানেন, যারা পাড়াগ্রামের মানুষ, পাড়াগ্রামের ছেলে, তারা জানেন ভাদ্র মাসে বড় অভাব থাকে, তাই না? ভাদ্র মাসে খুবই অভাব চলে, গরিবদের বড় অভাব আসে, তারা বড় লোকদের ঘরে ঋণ করতে যায়, ধার করতে যায়, তখন তারা বিভিন্ন রকম সুদি কারবারের সম্মুখীন হয়। মানে ভাদ্র মাসে ধান দেবো, তারপরে পৌষ মাসে গম নব, তার মানে ভাদ্র মাসে যদি এক কেজি মনে করুন 30 টাকা, পৌষ মাসে কমে হয়ে যায় 20 টাকা, হয় না হয় না? তো এখন যদি আপনি কোনো গরিব মানুষকে ভাদ্র মাসে 1 কেজি চাল ধার দেন, তো পৌষ মাসে আপনি ক কেজি পাবেন? ক কেজি, 1 কেজি বেশি নিতে পারবেন? 1 কেজির বেশি নিতে পারবেন না। আর যদি আপনি 1 কেজি নেন, তো তখন দিলেন আপনি 30 টাকা, পেলেন কত? 20 টাকা। এরকম কেউ করবে? বুঝতে পারছেন ব্যাপারটা? কিন্তু যদি চাল বেশি নেয় তাহলে তার সুদ খাওয়া হবে, এই জন্য চালবাজি করে, চাল দিয়ে চালবাজি করে অনেক মানুষ। বলে যে আমি 1 কেজি চাল দিচ্ছি, গমের সময় তোমাকে 2 কেজি গম দিতে হবে, এটা তো সুদ হবে না, তাই না? ওরা মনে করে সুদ হবে না, কিন্তু আসলে ওই যে ফাঁকি দিতে গিয়ে ফাঁকে পড়ে যায়। উদাহরণস্বরূপ আরো বলছি, শরীয়তে একটা প্রচলিত ব্যবসার নাম আছে বাই এ ইনা ব্যবসা। ইনা ব্যবসাটা কি? এই ব্যবসার পদ্ধতি এই যে, এক ব্যক্তি কোনো জিনিস নির্দিষ্ট মেয়াদ দিয়ে ধারে বিক্রয় করে, অতঃপর সেই জিনিসকে নগদে তার থেকে কম দামে ক্রয় করে। বুঝতে পারলেন? যেমন এক ব্যক্তির টাকার দরকার, কোথাও ঋণ পেল না, তারপরে এক গাড়ির ডিলারের কাছে গেল, দিয়ে বলল যে আমি গাড়ি কিনতে চাই। ডিলারের নিকট থেকে ধারে 50,000 টাকায় একটি গাড়ি কিনলো। 50,000 টাকা গাড়ি পাওয়া যায়? পুরোনো গাড়ি মনে করুন, 50,000 টাকায় একটা গাড়ি কিনলো, অতঃপর সেই গাড়িকে ওই ডিলারের কাছেই নগদ 40,000 টাকায় বিক্রি করলো, দিয়ে ধারে কিনলো নগদ 40,000 টাকায় বিক্রি করলো, তারপরে তাকে কিস্তিতে শোধ করব বলে চলে এলো। আমার পকেটে টাকা নেই, আমার টাকার দরকার। আসলে কি, গাড়ির দরকার না, টাকার দরকার। আপনার কাছে গাড়ি আছে, গিয়ে বললো ভাই আমাকে একটা গাড়ি বিক্রি করো ধারে, দিয়ে 50,000 টাকা বিক্রি করলেন। তারপরে গাড়িটা নিয়ে আমি আবার আপনাকে ঘুরিয়ে বললাম 40,000 টাকায় গাড়িটা আপনি নেন, আমি আপনাকে 1 বছরের ভিতরে টাকাটা শোধ করে দেবো, বাস আমার কাছে নগদ টাকা 40,000 টাকা। এমনি তো ঋণ দিচ্ছিল না কেউ। এই পদ্ধতিতে আমি 40,000 টাকা পেলাম, কিন্তু মাঝখান থেকে 10,000 টাকা কি হলো, শুধুমাত্র এই যে ঋণের কিস্তিতে নেওয়ার জন্য ডিলারের পকেটে ঢুকে গেল। একে বলছে বাই এ ই না, শুধুমাত্র গাড়িটা মাঝখানে ঢুকেছে, কিন্তু আসলে 40,000-এর বিনিময়ে 50,000-এর ব্যবসা। এটা সুদ না? সুদ না, এটা এক প্রকার সুদ, কিন্তু বাহানা করে লোকে খায় বা খাচ্ছে, এটা কোনো মতেই জায়েজ না। যেমন আল্লামা ইবনে তাইমিয়া এবং অন্যান্য ওলামারা বলেছেন, আবদুল্লাহ বিন আব্বাস রাজিয়াল্লাহু আনহুকে ফতোয়া জিজ্ঞাসা করা হলো, এক ব্যক্তি নির্দিষ্ট মেয়াদ দিয়ে হারিরা, হারিরা একরকম খাদ্য, আটা ও দুধ দিয়ে প্রস্তুত করা হয়, তো হারিরা ধারে বিক্রয় করলো, অতঃপর সে তা অপেক্ষাকৃত কম দামে খরিদ করে নিল, এরূপ ক্রয় বিক্রয় কি জায়েজ? উত্তরে তিনি বললেন, সে তো দিরহামকে দিরহামের বিনিময়ে বিক্রি করলো, হারিরা কেবল উভয়ের মাঝে এসে গেল। তার মানে উদ্দেশ্য হারিরা নয়, যেমন গাড়ির উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য কি, টাকা। মাঝখানে গাড়ির উল্লেখটা এসেছে, এটা বাহানা, এটা হচ্ছে ছল চাতুরি, যাতে করে লোকে মনে করে যে এটা আমি সুদ দেওয়া দেওয়া করছি না, আমার আসলে ব্যবসা করেই খাচ্ছি, কিন্তু ব্যবসার এটা হচ্ছে মিথ্যা একটা, কেবল লোককে দেখানোর জন্য। এটাকে বাইইনা বলা হয়। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হলো, তিনি বললেন, এরূপ করা সেই ক্রয় বিক্রয়ে পর্যায়ভুক্ত যাকে আল্লাহ ও তার রাসূল হারাম ঘোষণা করেছেন, এমন ব্যবসা জায়েজ না। আর এই অভিমতে অধিকাংশ ওলামা, ইমাম আবু হানিফা, মালিক, আহমদ প্রমুখ কনে সবারই মত এই যে এরকম ব্যবসা জায়েজ না। আর হাদিসে আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, ইজা তাবায়াতুম বিল ইনা, যখন তোমরা ইনা ব্যবসা করবে, আর ব্যবসাটা বুঝলেন আপনি কে, যখন তোমরা ইনা ব্যবসা করবে, ওয়া আখাজতুম আজনাবাল বাকার, আর গরুর লেজ ধরে বসে থাকবে, তার মানে কি, চাষ আবাদে মত্ত থাকবে। দেখছেন এখানে চাষ আবাদকে ছোট করা হয়েছে, চাষ আবাদে মত্ত থাকলে মানুষ তত উন্নতি করতে পারে না যত উন্নতি ব্যবসা বাণিজ্য করতে পারে। আর তাছাড়া এখানে উদ্দেশ্য তাই না, চাষ আবাদ করো, চাষ আবাদ নিষেধ না, চাষ আবাদ ছাড়া মানুষ খেতে পারবে না, চাকরি করলে ব্যবসা করলে খাবে কি, চাষ না করলে। এখানে চাষ করা নিষেধ না, কি নিষেধ সেটা বলছে, ওয়ারাদিতুম বিজ্জারা, আর ফল ফসল নিয়ে যদি তোমরা সন্তুষ্ট থেকে যাও, বাস খালাস, দুনিয়াতে সুখ পেয়েছে আবার কি, ওয়া তারাকতুমুল জিহাদ, উদ্দেশ্যটা কি, জিহাদ বর্জন করো, আল্লাহ রাস্তায় জিহাদে না যাও, খালি চাষ করে খাও, ব্যবসায় থাকো মগ্ন, আর জিহাদ বর্জন করো, তাহলে সাল্লাতাল্লাহু আলাইকুম জুল্লান, আল্লাহ তোমাদের উপরে লাঞ্ছনা প্রেরণ করবেন, লাঞ্ছনা আধিপত্য দেবেন তোমাদের উপরে, লাঞ্ছনা জমে বসে যাবে। সে লাঞ্ছনা তোমাদের মাঝ থেকে দূর করবেন না যতক্ষণ না তোমরা নিজেদের দিনে ফিরে এসেছ। দিনের একটা অংশ হলো জিহাদ। দিনে যতক্ষণ না ফিরে এসেছ ততক্ষণ তোমাদের মাঝে আল্লাহ তাআলা লাঞ্ছনা বহাল রাখবেন। এখানে উদ্দেশ্য হলো যে ইনা ব্যবসা করবে আর চাষবাস নিয়েই মত্ত থাকবে, জিহাদ বর্জন করবে। তার মানে এখানে কি হলো, ইনা ব্যবসাকে নিন্দা করা হয়েছে, বুঝতে পেরেছেন? আর জিহাদ ছেড়ে চাষবাস নিয়ে মত্ত থাকাকে নিন্দা জানা হয়েছে। যাই হোক, কথা হলো কি যে ইনা ব্যবসা হলো হারাম ব্যবসা, এটা একটা সুদী কারবার। যদি এইরকম লেনদেন করে সামান্য মাঝখানে একটা জিনিসের নাম নিয়ে ব্যবসা করে কিন্তু আসলে টাকার বিনিময়ে টাকা উদ্দেশ্য হয়, তাহলে এটা হলো হারাম, এটা হচ্ছে বাইয়ে ইনা। দু নম্বর একটা ব্যবসা আছে বাইয়ে তাওয়ারুক, তাওয়ারুক ব্যবসা। এটা কেমন, 100 টাকার জিনিসকে 120 টাকায় ধারে কিনে তা ব্যবহার করা অথবা তা অল্প দরে অন্যের নিকট বিক্রি করে তার মূল্য ব্যবহার করাকে মাসালায়ে তাওয়ারুক বলা হয়। উদাহরণ, এক ব্যক্তির অর্থের প্রয়োজন হলে ঋণ করার চেষ্টা সত্ত্বেও সে ঋণ পেল না, ঋণ না পেয়ে সে কোনো গাড়ির দোকানে গেল, সেখানে 50,000 টাকা দামের গাড়ি 60,000 টাকায় ধারে কিনল, তারপর 40,000 বা 50,000 টাকায় অন্য ব্যক্তিকে নগদ বিক্রয় করে সে পয়সা কাজে লাগালো। এটা আগেরটা ছিল কি ওই ব্যক্তির কাছেই, কিন্তু এটা হলো কি গাড়ির ডিলার কাছ থেকে আমি 60,000 টাকায় কিনলাম, দিয়ে সঙ্গে সঙ্গে অন্য ব্যক্তিকে আমি 40,000 বা 50,000 বিক্রি করলাম নোকসান করে, তাই না? এটাকে বলছে তাওয়ারুক ব্যবসা। এই ব্যবসা জায়েজ না নাজায়েজ, বহু উলামার নিকট উক্ত প্রকার ব্যবসা লেনদেন সুদের পর্যায়ে ভুক্ত, এটাও সুদ। ওমর ইবনে আব্দুল আজিজ বলেন তাওয়ারুক হলো সুদের ভাই। বর্তমান বিশ্বের সত্যানুসন্ধানী ওলামাগণের নিকট তাওয়ারুক ওই ব্যক্তি ঋণ করার চেষ্টা সত্ত্বেও সত্যিই কোথাও ঋণ না পায়, বিনা সুদের ঋণ কোথাও পেল না, কেউ বাজারে ঋণ দেয় না, বিনা সুদের ঋণ পায় না। নম্বর দুই, সে যদি সত্য সত্যই টাকা বা ওই জিনিসের অভাবই হয়, সে যদি সত্য সত্যই অভাবই হয় তাহলে তার জন্য বৈধ। নম্বর তিন শর্ত, যে জিনিস বিক্রয় হচ্ছে তা যেন বিক্রেতার নিকটে থাকা অবস্থায় বিক্রয় হয়, যে জিনিসটা আপনি কিনছেন যার কাছ থেকে তার কাছে যেন ওই জিনিসটা থাকে, এ নয় যে সে আবার অন্যজনের কাছ থেকে বিক্রি করছে, কেবল তার কাছে ওই আর কি সাক্ষী সবুত, বাকি মাল তার কাছে নেই, মাল অন্য ডিলারের কাছে আছে, এমন যেন না হয়। এই শর্তে বলছে যে তাওয়ারুক জায়েজ, এরকম ব্যবসা জায়েজ। প্রিয় দর্শক মণ্ডলী, সামান্য বিরতির পর আপনাদের কাছে এসে বলবো, ইনশাল্লাহ সাথে থাকুন, কাছে থাকুন। প্রিয় দর্শক মণ্ডলী, যে কথা বলছিলাম তাওয়ারুক ব্যবসা, এই ব্যবসা বৈধ না অবৈধ? এখন বহু উলামার নিকট উক্ত প্রকার ব্যবসা লেনদেন সুদের পর্যায়ে ভুক্ত, এটাও সুদ। ওমর ইবনে আব্দুল আজিজ বলেন তাওয়ারুক হলো সুদের ভাই। বর্তমান বিশ্বের সত্যানুসন্ধানী ওলামাগণের নিকট তাওয়ারুক ব্যবসা কিন্তু বৈধ, তবে তাতে কিছু শর্ত আছে। এরকম ব্যবসা যেটা বললাম তা বৈধ কিন্তু শর্ত ভিত্তিক, সে শর্তগুলো কি কি মনে রাখতে হবে। নম্বর এক, ওই ব্যক্তি ঋণ করার চেষ্টা সত্ত্বেও সত্যিই কোথাও ঋণ না পায়, বিনা সুদের ঋণ কোথাও পেল না, কেউ বাজারে ঋণ দেয় না, বিনা সুদের ঋণ পায় না। নম্বর দুই, সে যদি সত্য সত্যই টাকা বা ওই জিনিসের অভাবই হয়, সে যদি সত্য সত্যই অভাবই হয় তাহলে তার জন্য বৈধ। নম্বর তিন শর্ত, যে জিনিস বিক্রয় হচ্ছে তা যেন বিক্রেতার নিকটে থাকা অবস্থায় বিক্রয় হয়, যে জিনিসটা আপনি কিনছেন যার কাছ থেকে তার কাছে যেন ওই জিনিসটা থাকে, এ নয় যে সে আবার অন্যজনের কাছ থেকে বিক্রি করছে, কেবল তার কাছে ওই আর কি সাক্ষী সবুত, বাকি মাল তার কাছে নেই, মাল অন্য ডিলারের কাছে আছে, এমন যেন না হয়। এই শর্তে বলছে যে তাওয়ারুক জায়েজ, এরকম ব্যবসা জায়েজ। বাকি থাকলো অন্য রকম, যেমন আপনার কাছে মাল আছে, আপনি ধারে এক দর আর নগদ এক দর, এটা জায়েজ না নাজায়েজ? আপনার কাছে আমার দোকান আছে, মনে করুন নটকনের দোকান বা ওটাকে কি বলে যেখানে তেল লবণ চিনি বিক্রি করেন, আপনি বললেন যে তেল সরিষার তেল যদি আপনি নগদ টাকা দেন তো ঠিক আছে 100 টাকা কেজি, 100 টাকা দিয়ে পেয়ে যাবে, আর যদি বলেন বেতন পেলে দেবো এক মাস পরে, তাহলে 110 টাকা লাগবে। জায়েজ না জায়েজ? নগদ দর এক, ধারের দর এক। ওলামারা বলছেন এটা হারাম নয়, কারণ ব্যবসা চুক্তি, আপনি রাজি হয়ে নিচ্ছেন, নগদ দেন পয়সা দেন, আর ধারে দিলে আমি দাম বেশি নেব। এখানে পয়সার বিনিময়ে পয়সা না, মালের বিনিময়ে পয়সা। আমি টাকা দিয়ে তো টাকা নিচ্ছি না, আমি কি দিচ্ছি? আমি জিনিস দিচ্ছি এবং বলছি যদি আপনি পরে দেন তাহলে এর দাম হচ্ছে এত, তাহলে সেটা সমস্যা নয়, এটা হচ্ছে জায়েজ। অতএব দুটোকে একরকম করে দিলে হবে না। এমন এক ব্যবসা যে ব্যবসায় দুই ব্যবসায়ীর মাঝে তৃতীয় ব্যক্তি মধ্যস্থতা করে, কীরকম? ঋণদাতা ও ঋণ গ্রহীতা নির্দিষ্ট টাকার কোনো সুদি কারবারে চুক্তিবদ্ধ হয়, অতঃপর উভয়ে বাজারে কোনো দোকানদারের নিকট এসে চুক্তি পরিমাণ টাকার পণ্য ঋণদাতা খরিদ করে নেয়, অতঃপর সে ঋণ গ্রহীতার নিকট উক্ত পণ্য ধারে বিক্রয় করে, পুনরায় ঋণ গ্রহীতা ওই পণ্য ঘুরে দোকানদারকে কম দরে বিক্রয় করে। এইভাবে দোকানদার এই সুদি কারবারের মধ্যস্থতা করে, টাকা পরিশোধের সময় বেশি পায় ঋণদাতা। ঋণদাতা তার ইচ্ছে কি সুদ খাবো, কিন্তু সরাসরি টাকা দিলে সুদ খাওয়া হয়, এই জন্য বাহানা করে, বলে এক কাজ করো তুমি অমুক দোকানে যাও, সেখান থেকে এত টাকার মাল নিয়ে নাও, ঠিক আছে? সেই মাল নিয়ে তারপরে আবার ওই মালকে যে ঋণ দেবে তার কাছে গিয়ে বিক্রি করে দিল, সে আবার ঘুরিয়ে বিক্রি করলো। আসলে কি টাকার বিনিময়ে টাকা, মাঝখানে দোকানদার কি হয়ে গেল, ওই মালের বিনিময়ে মধ্যস্থতা করলো, আর আসলে তারা টাকার বিনিময়ে টাকাই সুদ স্বরূপ লেনদেন করলো। দেখেন বাহানা, এগুলো হচ্ছে বাহানা, এগুলো লোককে দেখাবার জন্য যে আমার আসলে না, আমি তো টাকা দিই, আমি তো মাল দিয়েছি, আমি অমুক দোকানে মাল দিয়েছি, আমি ওখানে টাকা শোধ করে দেবো, কিন্তু আসলে মালটা নিয়ে আবার কম দামে ঘুরিয়ে বিক্রি করলেন তাকে, তো এটা সেই শেষকালে সুদের পর্যায়ভুক্ত হলো। এইভাবে দোকানদার এই সুদি কারবারের মধ্যস্থতা করে। ইবনে তাইমিয়া বলেন এ কারবার সুদি কারবারের পর্যায়ভুক্ত, আর শেখ ইবনে উসাইমিন বলেন এ কারবার নিঃসন্দেহে হারাম। এরকম করা, মাঝখান থেকে একজন মধ্যস্থতা করে সুদ খাবেন, এটা হারাম। ঋণ পরিশোধ করার নির্দিষ্ট সময়সীমা পার হলে ঋণকে ব্যবসায় পরিণত করা, কেমন? তাই রূপ যে ঋণ পরিশোধ করার নির্দিষ্ট মেয়াদ উত্তীর্ণ হলো এবং ঋণ গ্রহীতা তা পরিশোধ করতে না পারলে ঋণদাতা অধিক অর্থ নিয়ে ওই ঋণকে অন্য কারবারে পরিণত, সেখানে তুমি টাকা দিতে পারলে না তো অন্য একটা ব্যবসায় পরিণত করলো, যেমন জাহেলি যুগে ছিল, তুমি টাকা দিতে না পারো তাহলে সুদ দাও। এইভাবে ঋণকে ব্যবসায় পরিণত করা, এটাও ইসলামে হালাল নয়। এভাবেই কারো জিনিস বন্ধক রেখে ঋণ নিয়ে ওই জিনিস ব্যবহার করা বৈধ নয়, এই ব্যাপারে আমরা একটা বৈঠকই আলোচনা করেছিলাম যে মানুষ অনেক সময়ে সুদ খায় একটু বাহানা করে, তো বাহানার মধ্যে এটাও একটা যে যে জিনিস বন্ধক রেখেছেন সেই জিনিসটা ব্যবহার করা, ব্যবহার করলে কি করা হয়, সুদ খাওয়া হয়। জমি বন্ধক নিয়ে আপনি তার ফসল খেয়ে যাবেন, বাগান বন্ধক নিয়ে তার ফল খেয়ে যাবেন, এগুলো জায়েজ নয়, সে কথা আগেও আপনারা শুনেছেন। আর ঋণ দেওয়ার পর ঋণ গ্রহীতার কাছ থেকে কোনো প্রকার উপকার নেওয়া হচ্ছে সুদ খাওয়ার পর্যায়ভুক্ত। ঋণ গ্রহীতা যদি আপনার কোনো প্রকার উপকার করে, যে উপকার ঋণ দেওয়ার আগে করতো না, কিন্তু যখনই আপনি ঋণ দিয়েছেন তখন সে আপনার উপকার করতে লাগলো, আর আপনি সেই উপকার খুব আরামসে নিতে লাগলেন। এমন কি বলা হয়েছে যে ঋণ দেওয়ার পর যদি ঋণ গ্রহীতা তোমাকে এক বোঝা ঘাস দেয়, সেই ঘাসও গ্রহণ করো না, কারণ তার সুদ। ঋণ দিয়েছেন, ঋণ দেওয়ার পরে সে আপনাকে তার নিজের গাড়িতে চড়ালো, যা আসুন আসুন গাড়িতে চলুন, আগে কিন্তু এরকম আসুন আসুন করতো না, কিন্তু ঋণ দেওয়ার পরে সে গাড়িতে চড়ালো, আর তার ফলে আপনি তার গাড়িতে চললেন, আসলে আপনার কি হলো, সুদ খাওয়া হলো। এইভাবে নানা হিলা বাহানা আছে, যে বাহানার মাধ্যমে বাজারে চলছে সুদি কারবার এবং মানুষ এক এক ধরনের সুদ খেয়ে যাচ্ছে, তাতে কোনো পরোয়া করছে না, হালাল হারামে কোনো তামিজ না করে সুদি। কিস্তিতে বাড়ি কেনা বেচা যে হয় যে, হয়তো আমি কোনো বাড়ি নেবো, আমার কাছে পয়সা নাই, নগদ পয়সা নাই, তো সেখানে 5 বছরে 10 বছরে কিস্তিতে যে বাড়ি নেওয়া হয় সেটা কি জায়েজ হবে, ওটা সুদের মধ্যে কি হবে? কিস্তিতে কেনা জায়েজ, যেটা প্রশ্ন সেটা হলো নগদ কিনলে পরে 5 লাখ টাকা, হ্যাঁ, কিস্তিতে কিনলে 7 লাখ টাকা। তো যদি আপনি কিস্তিতে রাজি হন এবং পাঁচ লাখ টাকার জিনিসকে সাত লাখ টাকায় কিনেন তো এটা হারাম নয়, এটা আপনি চুক্তিতে রাজি হয়েছেন, এটা তো পয়সার বিনিময়ে পয়সা নয়, এটা আপনি মালের বিনিময়ে বাড়ির বিনিময়ে পয়সা দেবেন, কম বেশি সেটা আপনার দেওয়ার ব্যাপার, আপনি রাজি হয়েছেন, অতএব এই ব্যবসা আপনার জন্য হারাম না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এক পর্বে বলেছিলেন অবৈধ মেলে যদি বৌদ্ধ জিনিস বিক্রি হয় তা কিনা যাবে না, তাই বলছি কোনো কোনো চায়ের দোকানে টিভি চালানো হয় মানে গান বাজনা চালানো হয়, সে চায়ের দোকানে কি ঢুকে চা খাওয়া যাবে? যদি কোনো হারাম জায়গাতে হালাল জিনিস বিক্রি হয় তাহলে সেখানে আপনি কিনবেন না, কিন্তু দোকান হিসাবে আলাদা জিনিস আর মেলা হচ্ছে আলাদা জিনিস। যে দোকানগুলো বসেছে সেটা ওই শিরিককে কেন্দ্র করে বসেছে, আর যে দোকানগুলো বসেছে সেটা আসলে কোনো হারাম জিনিস বা শিরিক জিনিসকে কেন্দ্র করে বসেনি, তবে সে খদ্দের আকর্ষণ করার জন্য টিভি লাগিয়ে রেখেছে, আর টিভিতে হালালও আসে হারামও আসে, বুঝতে পারছেন? তো এই দুটোকে এক করে ফেলবেন না, দুটো এক জিনিস না। বললাম যে আপনি হয়তো কোনো মিষ্টির দোকানে গেলেন, সাধারণত ময়রারা অমুসলিম হয় তাই না, আর তারা তাদের দোকানে দোকানে কি রাখে, নিজেদের মাবুদের বাতিল মাবুদের ছবি টাঙিয়ে রাখে বা মূর্তি টাঙিয়ে রাখে, তো সেখানে মূর্তি আছে বলে আপনি সেই দোকান থেকে জিনিস কেনা হারাম তা না, বুঝতে পারছেন? পার্থক্যটা বুঝেন, এটা হচ্ছে যে এই মূর্তি উপলক্ষে দোকানগুলো বা মেলাটাই প্রতিষ্ঠা হয়েছে, সেখান থেকে আপনি কিনবেন সেটা তাদের শিরকে সহযোগিতা হবে, আর এটা দোকানটা আপনার শিরকের জন্য না, ওদের বিশ্বাসগতভাবে তারা নিজেদের মূর্তি স্থাপন করে রেখেছে, আপনার কেনা বেচার সাথে তার কোনো সাথ নেই, অতএব আপনি সেই দোকান থেকে আপনি মাল কিনতে পারেন। যে দোকানে টিভি লাগানো আছে সে আপনার দেখছে, যে দেখছে দেখছে, কিন্তু আপনি মাল কিনছেন, এটা সমস্যা নেই। সমস্যা হচ্ছে ওখানে যেখানে এক শিরক বা বিদাতকে কেন্দ্র করে মেলা গড়ে উঠেছে, সেখানে কোনো প্রকার সহযোগিতা আপনি করবেন না, বুঝতে পাচ্ছেন? দুটো পার্থক্য হলো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত।